সাথে দলিল নেয় এরকমই 18,000 মাখলুকা তবে দলিল বলে থাকে। 18,000 যে মাখলুকা এর কোন দলিল নেই, এটা কোন কোন জহির হাদিস এসেছে অবশ্য। তো এটা কিন্তু সহিহ হাদিস না, 1,40,000 কথা। সুতরাং সঠিক দলিল নেই এটা আমরা বলতে পারি অসংখ্য, এর কোন নির্দিষ্ট সংখ্যা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের জাতির পিতা বলা হয় কেন, বিস্তারিত জানলে বুঝতে হবে। যেহেতু জাতির পিতা তাকে বলা হয় যে জাতির ভিত্তি স্থাপন করে। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল ছিলেন, আর সেই রসুলের বংশধর থেকে বিভিন্ন রসুল এসেছিলেন, তাই না? রসুল এসেছিলেন, আর বিশেষ করে আমাদের রসুল সাল্লাহ ইসলাম শেষ নবী, তারই দোয়ার বলে তিনি মক্কাতে জন্ম নিয়েছিলেন। তিনি দোয়া করেছেন, রাব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলান শেষ নবীর পিতা যার পরে কোন অভিনয়, আর তারপরে বিশাল উম্মা, মুসলিম উম্মা, যিনি ইব্রাহিম আলাইহিস সালাম তারও ইসলাম ছিল, সমস্ত নবীর ধর্মই হচ্ছে ইসলাম। তিনি যে জাতি প্রতিষ্ঠা করেছেন মুসলিম উম্মা, এই জন্য তাকে জাতির পিতা বলা হয়, আর এতে কোন সমস্যা নেই। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, যদি বাথরুম ভালোভাবে চারিদিক বন্ধ থাকে তাহলে উলঙ্গ হয়ে দোষ নেই, উলঙ্গ হয়ে গোসল করতে দোষ নেই। বড় যদি একে মাত্র বলা হয়, মাত্র মানে কি, না করে ভালো, কিন্তু না করলে যদি উপায় না থাকে তাহলে পরে করা চলবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু গোসলাতে কি চারিদিক বন্ধ থাকতে হবে। আপনার আসলে শ্রেণীরা আয় বানাইছিলাম, উলঙ্গ হয়ে গোসল করছিলেন একবার, আর এমন সময় স্বর্ণ প্রজাপতি পুত্র একবার প্রত্যেকে স্বর্ণ আয়, তখন আয় বানাইছিলাম, আয় বানাইছিলাম, তখন করতে লাগলে তোমার লাগলেন কি আয়ু, তোমাকে আমি কি বড় করি, তোমার আমি লাগে না আনকে আনবার কাতে গিয়ার, তোমার ব্যাপার থেকে আমার কোন অমুক অপেক্ষিতা নেই। তো আয় বানাইছিলাম, উলঙ্গ হয়ে গোসল করেছে বলে প্রমাণ আছে, বা আমরা যেটা বুঝতে পারি যে সে যদি কেউ উলঙ্গ তো হচ্ছে না, কারণ উলঙ্গ মানুষের সামনে হলে সেটা ক্ষতি, কিন্তু যদি কাপড়ের ভিতরে তো আপনি উলঙ্গ, মুখিতে যেমন হয়ে পড়েন উলঙ্গ হয় না, তেমনি চারিদিক বন্ধ আছে, রুমের ভিতরে চারিদিক বন্ধ আছে, এরকম আপনাদের বিশেষ সময়ে সেখানে যদি উলঙ্গ হন চারিদিক বন্ধ থাকে সেখানেও আপনার কোনো ক্ষতি নেই। বড়জোর মাত্র টাকা দিয়ে গোসল করাই হচ্ছে উত্তম। সৌদি আরবে বিশেষ করে বাথরুমে উঁচু করতে হয়, পুজোর সময় বিসমিল্লাহ করতে হয়, বাথরুমে বিসমিল্লাহ করা যাবে কিনা, যদি বাথরুম সেই রকম হয়, বাথরুম যদি সেরকম হয় যেখানে পেশাব পায়খানা করে সেখানে যদি উঁচু করতে হয় তাহলে বিসমিল্লাহ মনে মনে করবে, প্রকাশ্যে বিসমিল্লাহ না বলে তুমি শুরু করবে। বাথরুমে বসে আধানের উত্তর দেওয়া যাবে কিনা, আধানের উত্তর দেবে না, মনে মনে আপনার উত্তর দিতে হয়। আমরা যারা এসা নামাজের মধ্যে ভিতরে নামাজ করি না করলে কোনো অসুবিধা হবে কিনা, নিজের নামাজ ওয়াজিব নয়, তবে শুনতে মর্কাটা অবশ্যই এটা ছাড়া ঠিক না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যারা ভেতরে নামাজ পড়ে তারা রাজুল সু, মানে খারাপ লোক, কিন্তু যে ভেতরে নামাজ ছেড়ে দিয়ে মানে গোনা হবে, ওয়াজ নামাজ ছেড়ে দিয়ে যেমন গোনা হয় সেরকম না। যদি প্রাপ্য ক্ষেত্রে নামাজ ভেতরে নামাজ ছাড়া যায় তাহলে গোনা হবে না, বুঝতে পেরেছেন? সুতরাং ইচ্ছা করে ছাড়বেন না, বরং যদি কোনো সময় তাদের কার্যক্ষেত্রে ছুটে গেল তাহলে পরে কমসে কম ফজরের আগে তার কাজা করে যাবে, কিংবা ফজরের আজান হয়ে যাওয়ার পরেও কাজা করা যাবে, ফজরের আজান হয়ে যাওয়ার পরেও কাজা করা যাবে। যাদের যারা তাহাজুদ করে তাদের যদি ছুটে যায় তো তারা দিনের বেলায় করলে তাহাজুদের মতোই সব পাবে, তাদেরকে জোর করতে হবে বেজর না। কোন কোন তাদের আবার তাহাজুদ করেন 11 রাকাত, ছুটে গেল, ঘুমিয়ে গেলেন, ফজরের আজান হয়ে গেল, ঠিক আছে, আপনি 4টার সময় করবেন, কয়টা করবেন, কয়টা 12 রাকাত, বুঝতে পারলেন? জোর করে করে নিলে পরে আপনার তাহাজুদের সমানই সব হবে। আমাদের দেশে কতিপয় আলেম সমাজ বলে যে জুমার নামাজের ফরজ সময় নামাজ পড়া নিষেধ, এর সত্যতা কতটুকু, এই সত্যতা সত্যতা মোটেই নেই, যেহেতু ওরা জ্ঞান দিয়ে ওজন করে, ওরা বলে খুতবা শোনা ওয়াজিব আর তাহিয়াতুল মসজিদ পড়া হচ্ছে সুন্নত, সুতরাং ওয়াজিব ছেড়ে সুন্নত পালন করা যায় না। এটা কে বলেছে? আল্লাহ বলেছেন, এই জ্ঞান বলেছে আল্লাহ কি বলেছেন? এক লোক এলো, এসে বসে গেল, সুলাই কেন গাছ পানি, তুমি নামাজ পড়েছ, ওগুলো জি না, ওঠো এবং হালকা করে দূরে কাট করে নাও। রাসূলুল্লাহ বলেছেন ওঠো, খুতবা দিতে দিতে খুতবা চলতে চলতে ওঠো এবং দূরাকার নামাজ পড়ে নাও, তিনি হুকুম দিলেন। আর তার মানে হচ্ছে খুতবা চলাকালে তুমি হুজুর না, উনি তো ওনাকে শুধু হুকুম দিয়েছিলেন, হুজুর চুপ করেছিলেন, সেই সময় কথা বলেননি, নামাজ শেষ হলে তারপরে আপনি বলতে পারেন, কিন্তু না, তাকে প্রশ্ন করা হলো এই হুকুম কি শুধু সুলাইকের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না, এই হুকুম সবারই জন্য, মুসলিম শরীফের হাদিস, এই হুকুম সবারই জন্য, যে কেউ মসজিদে আসবে ইমাম খুতবা দিচ্ছে সেই সময়ে সে দু রাকাত হালকা করে পড়বে, হালকা করে কিন্তু লম্বা করে পড়বে, চার রাকাত পড়বে না, না কয়টা পড়বে, দু রাকাত এবং হালকা করে ছোট ছোট সুরা করে শেষ করবে। আর দেশে যে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় নামাজের দাঁড়ালে আবার বিরহান করে টানাটানি করে, হ্যাঁ এসব গুলো হচ্ছে বাড়াবাড়ি বাড়াবাড়ি, বুঝতে পেরেছেন? বরং দেশে মসজিদে ঢুকে ধবাস করে বসে যায় আর কি, তাই না, ধবাস করে বসে যায়, তারপর আজান হয়, তারপর উঠে সুন্নত পড়তে লাগে, এটা বাজে কথা। যে তাহিয়াতুল মসজিদ সেটা হচ্ছে বসার আগে, এই যে দেখা লাহাদ মসজিদ ফালা ইয়াকাই হাত্তা ইসাল্লিয়া রাকাতাই, দুই রাকাত নামাজ না পড়ে যেন না বসে, তার মানে যে সিজদে না বসতে চায় বা না বসে তার নামাজ নেই, তাহিয়াতুল মসজিদ তার জন্য না, তাহিয়াতুল মসজিদ কার জন্য, যে বসার ইচ্ছা করে আর নামাজ পড়ে না, যে ব্যক্তি শুনানে রাতে বা পড়বে জোহরের সময় এলেন ফজরের সময় এলেন দুই রাকাত সুন্নত আছে, সেই সময় তো আপনি তাহিয়াতুল মসজিদ না পড়েন না, আপনি মুসলিম সুন্নত ফজরের সুন্নত করে যথেষ্ট, ফজরের সুন্নত করে বসে যান সমস্যা নেই। আপনি এলেন এমন সময় এলেন মসজিদে, মসজিদ থেকে আপনি কেবল মাইকটা কিংবা চেয়ারটা তুলে নিয়ে যাবেন, আপনাকে দুই রাকাত সুন্নত করতে হবে না, আপনি যেহেতু বসার নিয়োগ করেন আপনি মসজিদে ঢুকে কিছু কাজ, যারা আমেল নাজা বাজার নাজা পথের কাজ করে মসজিদে, তারা মসজিদে যাবে ভিতরে মেশিন চালিয়ে বেরিয়ে যাবে, বসবে না মসজিদে, তার জন্য দুই রাকাত নামাজ পড়া জরুরি বা সুন্নত না, যে ব্যক্তি বসবে মসজিদে তার জন্য সুন্নত হলো আগে দুই রাকাত নামাজ পড়ে নিয়ে বসবে। আমাদের দেশে অনেক মুসল্লিগণ সালাতুত তাসবিহ নাকি তাফসীর লেখা আছে, এটা কি উদ্দেশ্য তাসবিহ, তাসবিহ করে থাকে, আমি জানতে চাই সালাতুত তাসবিহ নামে কোন নামাজ আছে কিনা, যদি থেকে থাকে তো কোরআন নিয়ম কি, সালাতুত তাসবিহ নামে নামাজ আছে হাদিসে, তো সেই হাদিসটা সহি কিনা এ ব্যাপারে ওলামাদের মতভেদ আছে, সৌদি আরবে ওলামারা বলছেন যে নামাজ বিদাত, এই নামাজ যেহেতু সহি দলিল নয় অতএব নামাজ বিদাত, আর যারা সহি বলেন তারা বিভিন্ন রকম বলে সুরা পড়তে সুরা পাতে পড়ার পর একটা সুরা পড়বেন, তারপরে আপনি পনেরো বা নামাজ রোজা কিচ্ছু কবুল করবে না, তবে নামাজ মাফ কিন্তু রোজা তাজা করতে হবে, নামাজ রোজা মাফ না, রোজাটা অন্য সময় কাজা করতে হবে কিন্তু নামাজটা মাফ, নামাজ কাজা করতে হবে না, আল্লাহ তালা রহমত যে আল্লাহ তালা মহিলাকে নামাজ মাফ করে দিয়েছেন মাশাআল্লাহ। তাহলে অনেক কিছু হলো, আশা করি আমরা সবাই উপকৃত হলাম, আল্লাহ তালা আপনাদের আমাদের আপনাদের জন্য দোয়া করি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সার্বিকভাবে উপকৃত করেন এবং এই মেয়ে মজলিসে বসার প্রভৃতি দান করেন, যে মজলিসে বসে যা শুনলাম তার উপরে যে আমল নাও করি সব থেকে বড় লাভ যেটা হবে যে আমার গোনা খাতায় মাফ হয়ে যাবে, এমনকি সোনার নিয়ত না হলেও যদি কেউ কোন উদ্দেশ্যে খাবার উদ্দেশ্যে কিংবা যে কোনো উদ্দেশ্যে এসো আসো বসো তাতেও কিন্তু গোনা খাতা মাফ হয়ে যাবে। হাদিস শুনেছেন হুজুরদের কাছে ওই যে ফেরেশতা জিজ্ঞেস করে যে হ্যাঁ কি ব্যাপার ভাই কি চায়, ওরা চান জান্নাত থেকে জান্নাত চায়, জান্নাতকে দেখে না লো জান্নাত দেখেনি, তাহলে পরে জান্নাত যদি দেখতো কি করতো আরো বেশি বেশি চাই তো আপনার জান্নাত চান না চান না, আর কি চাই জাহান্নাম থেকে মুক্তি চাই, আরে ফেরেশ তারা ওরা জাহান্নাম দেখেছে কি না বলে আল্লাহ ওরা জাহান্নাম দেখেনি, জাহান্নাম যদি দেখতো তাহলে কি হতো বেশি বেশি করে পানা চাইতো জাহান্নাম থেকে, আর কি চাই আল্লাহ ওরা আপনার ক্ষমা চাই, ক্ষমা চাইলে সব ঠিক তাই না, ক্ষমা পেলে জাহান্নাম থেকে মুক্তি পাবো আর জান্নাতও পেয়ে যাবো, আল্লাহ ওরা ক্ষমা চায়, আল্লাহ বলেন যা ওই বান্দার মধ্যে সে যারা আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ কিন্তু ওদের মধ্যে অবাক সে কিন্তু মজলিসের জিকিরের মধ্যে সে জিকিরের জন্য আসেনি, জিকির মানে শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নয়, জিকির মানে এই এটাও জিকির হলো তাই না, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হলো আল্লাহ জিকির হলো, ওরা কিন্তু ও ব্যক্তি কিন্তু জিকির শুনতে আসেনি, ও কিন্তু নিজের কোন স্বার্থে এসেছে, হয় খেতে এসেছে, না হয় বন্ধুকে দেখা করতে এসেছে, না হয় হুজুরের ভুল ধরতে এসেছে, না হয়তো আরো কিছু, না হয়তো আরো কিছু জন্য এসেছে, জিকির শুনতে আসেনি, ওকেও কি ক্ষমা করবেন আল্লাহ, আল্লাহ বলবেন যা আমি তাকেও ক্ষমা করে দিলাম, কাম কওমুল্লা ইসকাবিহিম জালিসুহুম, ওরা এমন এক সম্প্রদায় যাদের সঙ্গে পাশে বসলেই আমি তাকেও ক্ষমা করে দিই, সম্পত্তি দাঁড়ায় না সুতরাং ক্ষমতার এই সমস্ত বত্রিশ থেকে বঞ্চিত নিজেকে বঞ্চিত করবেন না। আপনি একটা শুনলেন ইন্ডিয়ার হুজুর কি শুনলেন, যে একটা এমন হুজুর যে আপনাদের মজাব বিরোধী, শুনলেন যে আপনাদের পার্টি বিরোধী, কিংবা যে কোনো একটা উদ্দেশ্য দিয়ে বসে কি আর ভাই, ঠিক আছে শোনার উদ্দেশ্য নেই, মানার উদ্দেশ্য নেই, ঠিক আছে বেশি বসুন, দুটো কথা শুনুন, খেতে খাবার জন্য, খাবার জন্যই আসাম। অনেকে ঠাট্টা করে মিয়া খাবার জন্য দেখে আসা খাবার জন্য যাচ্ছে, সে নিজে আসবে না আবার অপরকে বাধা দেবে, হ্যাঁ কালসে খাওয়ার জন্য যাচ্ছে, দেখ কেন শুনতে যাসনি, আরে খাবার জন্যই আয় রে, খাবার জন্যই আয়, দুটো কথা শোন, যদি এলি মাধ্যমে আল্লাহ তোর ভিতরে হৃদয়ের অন্তরের অন্তঃস্তরে যদি আল্লাহ তোর কথাটাকে পৌঁছে দেয় তোর জন্য বহু ভালো, খাবার জন্যই আয়, কিন্তু নিজেও আসবে না খেতে আর অপরকেও আসতে দেবে না। শয়তান এমন গাধা যে গাধা নিজেও জল খাবে না আর অপরের জন্য জলকে খোলা করে দেবে, আল্লাহ মাফ করুক।